হে শহীদ, তুমি ভবে জ্বলেছো আলো, এই জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এই জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এই জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে অটল থেকে ছিলে দিনের পথে, জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে অটল থেকে ছিলে দিনের পথে। শহীদ হয়ে তুমি জান্নাতে, শহীদ হয়ে তুমি জান্নাতে, সবুজ পাখি হয়ে ঘুরে ফিরছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এই জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এই জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। ভয় ভীতি কোনো কিছু ছিল না তোমার, সম্মুখ পানে লড়েছিলে দুর্বার। ভয় ভীতি কোনো কিছু ছিল না তোমার, সম্মুখ পানে লড়েছিলে দুর্বার। লড়াই করে তুমি দিনের পথে, লড়াই করে তুমি দিনের পথে। সুহাদার কাতারে শামিল হয়েছো, শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এ জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এ জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো। শহীদ তুমি ভবে জ্বলেছো আলো, এ জীবন প্রভুর পথে সঁপে দিয়েছো।